السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. ايه ده انا نمبر 1 ايه يا بدر نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والإلدان الذين يقولون ربنا أخرجنا أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا صدق الله المولانا العظيم. وما شان حديث قال النبي صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا او على خمسة فتحلك رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبت شجر شری بر اللہ چل বগুড়ার থেকে এসেছেন ভাইয়েরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন দিনাজপুরের ভাইরা লোকেশন নিয়ে চলে, রংপুরের ভাইরা তো আসেনি, আর নিজ জেলা গাইবান্ধার মানুষ তো আসে। দিনী ভাইরা পদ্মায় অবস্থানরা তার শ্রদ্ধা ছিলাম মা ও বোনেরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে হিন্দুর ঘরে দিতে পারতেন, ইচ্ছে করলে আল্লাহ পাক আমাদের খ্রিস্টান বানাতে পারতেন, তা না বানিয়ে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আবার মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে, কেউ ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ জীবনে একবার নামাজ পড়ে না উনিও মুসলমান, কেউ কোরআন হাদিসের মাহফিলের কথা শুনলে গায়ে জ্বালা করে উনিও মুসলমান, আমরাও মুসলমান, তাই না ভাই? আল্লাহ বলতেছেন কুনতুম খৈরা উম্মাতিন উখরিজাত লিন্নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله কার কথা? কুনতুম খৈরা উম্মতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। কে বলছেন? উখরি যাত্রীর নাম, মানুষের ভিতর থেকে তোমাদেরকে বাহাই করা হয়েছে, বাছাই করা হয়েছে। এই পৃথিবীতে লোক সংখ্যা 700 কোটি, 700 কোটি মানুষের ভিতর থেকে মুসলমান কয় কোটি? প্রায় 170 কোটি। 170 কোটি মুসলমানের ভিতরে বাংলাদেশে আছে কয় কোটি? 16 কোটি। সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, 15 কোটি। 15 কোটি মুসলমান আমাদের দেশে আছে, তাই না ভাই? 15 কোটি মুসলমানের ভিতরে দৈনিক 5 বক্ত নামাজ পড়ে কয় কোটি? 1 কোটি, 2.5 কোটি। আচ্ছা তাই যদি হয়, তাহলে 1 কোটি যদি হয়, তাহলে 15 জনের মাথায় 1 জন নামাজ পড়বে। আর 2 কোটি যদি হয়, 7 জনের মাথায় 1 জন নামাজ পড়বে। 3 কোটি যদি হয়, 5 জনের মাথায় 1 জন নামাজ পড়বে। এখন আমাদের দেশের 5 বক্ত আজান দিলে সব লোক কি মসজিদে যায়? না। সৎকারা কয়জন যায়? 5 জন থেকে 10 জন। তাহলে আমাদের দেশে 50 লক্ষ মানুষও 5 বক্ত নামাজ পড়ে না। বিশ্বাস করুন, প্রতিদিন আজানের পর 1 কোটি মুসলমান যদি বা জামাত নামাজ পড়ত, আর প্রতিটা মুসলমান যদি মসজিদে সেজদা করে আল্লাহর কাছে মাথা নত করত, আল্লাহর কসম বিশ্বের কোন ইহুদি খ্রিস্টানের শক্তি ছিল না মুসলমানদের দিকে চোখ মোটা করে তাকানোর। আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আরাকানের মুসলমানেরা। আপনি মাহফিল শেষ করে বাড়ি যাবেন, থাকার জায়গা আছে, বাড়ির থেকে খাওয়া দাওয়া করে আসবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আরাকানের মুসলমানদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। পরিবারের সবাই চলে আসতেছে, বুড়া মা চলতে পারে না, ছেলে সেনাবাহিনী তাড়া করেছে, ছেলে বৌমা দৌড়াচ্ছে, বৃদ্ধা মারে নিয়ে আসতেছিল ঘাড়ে করে, হঠাৎ করে সেনাবাহিনী দেখে মারে রাস্তার পাশে ফেলাই দিয়েছে। মা ছেলের পা জড়াই ধরে কাঁদতেছে, বাবা আমারে ফেলাই রেখে যাই না। ছেলে তখন বলতেছে, মা সেনাবাহিনী ছুটে আসতেছে, আমাদেরকে কচুকাটা করবে, বেঁচে থাকলি দেখা হবে, না থাকলি তুমি আমাদের জন্য দোয়া করো। মা পথের দিকে তাকায় আছে, সন্তানের সঙ্গে যেতে পারিনি। এরকম দুঃখ দুর্দশার ভিতরে আছে আরাকানের মুসলমানেরা। আজকে গত বছর এইরকম সময়ে 50,000 আরাকানের মুসলমান তারা বাংলাদেশে ঢুকতে পারিনি, এখন প্রায় 10,00,000 মুসলমান আমাদের দেশে প্রবেশ করেছে। এই জন্য আমরা জায়গা দিয়েছি, তারা আমাদের ভাই, তারা মুসলিম। মুসলমানের সঙ্গে মুসলমানের এতটুকু সম্পর্ক, মুসলমান না খেয়ে থাকতে পারে, মুসলমান প্রয়োজনের পেটে পাথর বেঁধে থাকতে পারে, মুসলমান প্রয়োজনে ভিক্ষা করে থাকতে পারে, ভিক্ষা করে খেতে পারে, কিন্তু মুসলমান কোন পাপীর কাছে জীবন থাকতে মাথা নত করতে পারে না। আমরা তো সেই মুসলমান। হে আল্লাহ পাক বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলো সর্বোৎকৃষ্ট উম্মত। অগণিত মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করা হয়েছে কিসের জন্য? তোমাদের দায়িত্ব কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর আল্লাহর পরে পুরাপুরি মানবে। আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। যে রব আমাকে মুসলমান বানালেন, আজকের মতো আজকের এই পবিত্র কোরআনের মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, মাগরিবের পর থেকে কোরআন শোনার সুযোগ করে দিলেন, আমরা সে রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে লক্ষ কোটি দুরুদার সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এখানে এসেছি আমরা কি শোনার জন্য? এখানে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাই না ভাই? এই শব্দটা কি আমি লিখেছি? এই শব্দটা কি আপনারা যারা শ্রোতা তারা লিখেছেন? এই শব্দটা লিখেছে কারা? মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, আর এর নেতৃত্ব দিচ্ছে ফারুক ভাই। কথা ঠিক আছে না? তাহলে ওনারাই থেকে একটা মাহফিলের নাম দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির মানে হলো ব্যাখ্যা, বিশ্লেষণ, আর কোরআন মানে হলো কোরআন। কোরআনের ব্যাখ্যা যে মাহফিলে করা হয় সেই মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। এখন এই কোরআনে আয়াত আছে কত? 6,663টা আয়াতের তাফসির কি কোনো হুজুরির পক্ষে করা সম্ভব? অথচ আমরা দিচ্ছি তাফসিরুল কোরআন মাহফিল। আসলে এত আয়াতের তাফসির করা তো কারোর পক্ষে সম্ভব না। আয়াতের তাফসির, কয়েকটা আয়াতের তাফসির, তাছাড়া সব কোরআন তো বলে শেষ করা যাবে না, তাই নয় ভাই? এখন আসুন তাফসিরুল কোরআন মাহফিল, যে মাহফিলে কোরআনের তাফসির হয়। আল্লাহ রসুল যখন কোরআন পড়তেন, কাফেরেরা যখন রসুলকে দাওয়াত করে খাওয়াইতো, দাওয়াত করে খাওয়াইতো না? আল্লাহ, রসুলের চাইতে ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ ছিল না? ছিল না। অথচ এই নবী যখন কোরআন তেলাওয়াত করেছে, তৎকালীন যুগে যারা ছিল তারা রসুলের শত্রুতে পরিণত হয়েছে। আজকেও যদি কোরআন শুনলে কেউ শত্রু হয়ে যায়, কোরআনের আলোচনা শুনলে যদি কেউ বিপক্ষ অবস্থান নেয়, বুঝতে হবে ও মানুষ তুমি জন্মগ্রহণ করেছে কিন্তু ওর শরীরে মুসলমানের রক্ত নাই। মুসলমান হয়েছে, মুসলমান আর মানুষ দুটো কি এক জিনিস? মানুষ সবাই, কিন্তু মুসলমান সবাই না। মুসলমান তারাই যারা কোরআন হাদিস মেনে চলে। তাহলে আজকে কোরআনের কয়েকটা আয়াতের তাফসির হবে ইনশাআল্লাহ। আসুন তাফসীরুল কোরআন মাহফিল দিলেন আপনারা, আমরা কোরআন থেকে আলোচনা করি, কোরআনের আলোচনা শুনতে কি আপনারা রাজি আছেন? আচ্ছা কারা কারা রাজি নেই তারা একটু হাত তোলেন তো। সবাই বলি রাজি নেই এরকম লোক নাই নাকি ভাই? আচ্ছা এই গেটে আর ওই বারান্দায় যারা দাঁড়ায় আছেন এই লোকগুলো বসে থাকলে সামনের থেকে কিছু লোক বসলে জায়গা নাই, তাহলে আমি দুঃখিত। ঘটনা হচ্ছে মাছ তো রাবার বা প্লাস্টিক নয় যে টানলে লম্বা হয়ে যাবে, যা ছিল তাই আছে। এবার আপনাদের কাছে অনুরোধ করি যে যেখানে আছেন সে সেখানে বসুন। এবার আমার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা হয়েছে, আমাকে ফেলাই রেখে যাবেন কারা কারা হাত তোলেন? যাবেন না, তাহলে কোরআনের খাতিরে কোরআনের শেষ মাহফিলের শেষ মোনাজাত পর্যন্ত থাকতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহর দেখো হাত্তামা। আচ্ছা আপনারা যারা হাত উঠাননি, যারা হাত উঠাননি তাদেরকে আল্লাহ দেখেছে বলে মনে হয়? সুতরাং হাত উঠাই দেখালাম কাকে? আল্লাহকে। আল্লাহর এই হাত যদি আমার শেষ মোনাজাতের আগে আপনারা চলে যান, কিয়ামতের দিন এই হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, বলবে আল্লাহ হাত উঁচু করে বলেছিল হুজুরের মাহফিলে ভাগটা থাকেনি। আপনি যখন হাত উঁচু করলেন ফেরেশতা কি দেখেছে? যে আপনি হাত উঁচু করেছেন দেখেছে ফেরেশতা? যদি দেখে থাকে তাহলে আপনি যদি আমার মোনাজাতের আগে চলে যান এই ফেরেশতা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কথা বলবে। যে মাটিতে বসে আছে এই মাটি কি সাক্ষী হতে পারে? আপনি যদি চলে যান মাটি সাক্ষী হবে। সুতরাং মাটি বিপক্ষে না যাক ফেরেশতা বিপক্ষে না যাক, হাত আপনার পক্ষে থাকে নাকি আপনারা চান, তাহলে আমি আপনাদের কাছে দাবি করছি শেষ মোনাজাত পর্যন্ত থাকা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুন নিসা। কোন সূরা? সূরাতুন নিসা। জোরে বলুন। লোকেশন নিন, যেহেতু ফারুক ভাই বলেছেন একটা দাবি করেছেন যে হুজুর আপনি কোরআন হাদিস থেকে কথা বলবেন, আর ইয়ে দাবি কি আমাদের কাছে করলেও আমরা বলবো না করলেও বলবো, কারণ আমাকে তো ডেকে নিয়ে আসবে কোরআন হাদিস বলার জন্য। রাজনীতি করতে হয় রাজনীতির ময়দানে, রাজনীতি হবে এখানে, রাজনীতি নয় কোন রাজনীতি হবে না। তবে একটা জিনিস ভালো করে বলবেন, ইব্রাহিমের কথা শুনলি গা জ্বালা করে না, মুসা আলাইহিস সালামের কথা শুনলি গা জ্বালা করে না, নবী মুহাম্মাদের আলোচনা শুনলি গা জ্বালা করে না, ফেরাউন নমরুদের কথা শুনলি এত গা জ্বালা করে। তাহলে ফেরাউন নমরুদের কথা শুনলি যাদের গা জ্বালা করে, বুঝতে হবে না ফেরাউনের চামচা ওরা নমরুদের চামচা। সুতরাং আমরা মুসার আলোচনা করবো, ইব্রাহিমের আলোচনা করবো, ইব্রাহিমের আলোচনা করতে দিয়ে নমরুদের আলোচনা আসতে পারে। এর জন্য যদি কারোর গা জ্বালা করে তাহলে বুঝতে হবে রক্তের সমস্যা। তাহলে আমরা কোন সুরাত থেকে আলোচনা করতে যাচ্ছি? সূরা নিসা। কোরআন শরীফের পারা কয়টা? তিরিশ নম্বর পারার চার নম্বর সুরা। তিরিশ নম্বর পারার চার নম্বর পারার চার নম্বর সুরা নাম হচ্ছে সূরাতুন নিসা। তাহলে পারা কয়টা? কয় নম্বর পারার সুরা? চার নম্বর পারার সুরা। কোরআন শরীফে সুরা একশয় চোদ্দটার ভিতর থেকে চার নম্বর সুরার আলোচনা। আয়াত কত? 6,600 আয়াতের ভিতর থেকে আমি মাত্র দুইটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 75-73। কোন সুরা? এবার আসুন, মদিনায় যে সুরাগুলো নাজিল হয়েছে তার ভিতর থেকে একটা সুরা হচ্ছে সূরাতুন নিসা। আয়াত সংখ্যা 176 রুকু সংখ্যা 24 176 আয়াতের ভিতর থেকে আলোচনার বিষয় কয়টা? এবার আসুন, এর ভিতরে জায়গা নাই ভাই, আমি খেয়াল করতেছি জায়গা নাই, মানুষ কাপড় চোপড় খুলে বসতেছে, মানে গরমে এত গরম লাগতেছে কাপড় চোপড় খুলে বসে, এই জন্য যে যেখানে আছেন বসুন। বন্ধুগণ, আমি কর্তৃপক্ষকে বলেছিলাম জায়গা বড় করতে, ওনারা মনে করেছিলেন যে আপনারা এত লোক আসবেন না, আপনারাই এসে ভুল করেছে, কিন্তু আপনারা এসেছেন কারের টানে আসেন নাই, আপনারা কিসের টানে এসেছেন? কোরআনের টানে। এতে বলা নয় যে মুসলমানদের উপরে যতই নির্যাতন অত্যাচার চলুক, মুসলমানরা যতই বিপদে থাকুক, মুসলমানরা যতই কষ্টে থাকুক, কোরআনের কথা শুনলে কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের কবুল করেছেন। তার সূরাটার নাম কি? নেশা। নেশা মানে কি? মহিলা। নেশা মানে মহিলা। আচ্ছা, কোরআন শরীফে কি পুরুষ নামে কোনো সূরা আছে? সূরাতুন নেসাল বলে কোনো সূরা আছে? নাই। সূরাতুন নেশা মহিলাদের সূরা, তার মানে মহিলাদেরকে আল্লাহ পাক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী বলেন, যদি কোনো মায়ের, যদি কোনো বাবার একটা কন্যা সন্তান আল্লাহ পাক দান করে, আর এই কন্যা সন্তানটা বড় করে পাত্রস্থ করে যদি বাপ মা দুইজন মৃত্যুবরণ করতে পারে, নবী বলেন বাপ মা দুইজন আল্লাহর জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা কন্যা সন্তান। নবী বললেন, দুঃখ নিও না, তুমি দুই কন্যা সন্তানের বাবা, তুমিও আল্লাহর জান্নাতি। একজন দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটি কন্যা সন্তান। নবী বললেন, দুঃখ করো না, তুমি তিনটে কন্যা সন্তানকে যদি লালন পালন করে পাত্রস্থ করে বিদায় নিতে পারো, আমি মদিনা নই বলে গেলাম, তুমিও আল্লাহর জান্নাতি। মায়ের পায়ের তলে সন্তানের শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ পাক দয়া করে সূরাটার নাম দিলেন সূরাতুন নেসা। সেই নেসার 75 এবং 76 নম্বর আয়াতের আলোচনা। এই দুইটা আয়াত যখন আলোচনা হচ্ছিল, নাজিল হলো, রসুল তখন মদিনার প্রেসিডেন্ট। আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ। নবীজি মদিনার কি? একটা নবী মানুষ প্রেসিডেন্ট হবে, এটা কি ঠিক? নবী মানুষ দেশের প্রেসিডেন্ট হবে, এটা কি ঠিক? যদি ঠিক হয়, ওটা যদি ঠিক হয়, তাহলে নবীর উত্তরসূরিরা দেশের প্রেসিডেন্ট হবে, এত ঝালা পালা কেন? আলেমরা কি নবীদের ওয়ারিস? এরা হাদিসে আছে, তাহলে তাই যদি হয়, নবী যা করেছে আলেমরাও তাই করবে। কিন্তু আলেমরা যদি একটু নারায় তকবীর যায়, আলেমরা যদি একটু কোরআনের কথা বলে, অমনি পিছন দিক থেকে লেজ ধরে টানে, হুজুর দেইও না, হুজুর দেইও না, হুজুর দেইও না। কথা ঠিক যাবে কি? আচ্ছা, আপনারা করেন, আমরা করব না, আপনারা যা পারেন তাই করেন, মিথ্যে কথা মঞ্চে দাঁড়াই বলেন, বলেন জাতীয় সংসদে বসে বলেন, বলেন, সমস্যা নেই। হুজুরদের বেলায় এতই যখন কষ্ট, তাহলে জানাজা পড়তি হুজুর ডাকা হয় কেন? যত দোষ সব হুজুর গান, তাছাড়া আর কারোর কোনো দোষ নেই। কত লোক গান গেয়ে যাচ্ছে, মমতাজের মতো লোক গান গেয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, ওতে কোনো বাধা নেই। আজিজুল ইসলাম জিয়াদি সাতক্ষীরেরটা আসবে, হতেই দেব না। যারা বলতে চাচ্ছিলেন হতে দেবেন না, আমি তাদের কাছে কলেজের অনুরোধ করছি, আমার আলোচনার প্রথম থেকে শেষ পর্যন্ত হাজারো ফোনে রেকর্ডিং হচ্ছে, আপনিও রেকর্ডিং করে বাজান, আর আপনি প্রতিজ্ঞা করুন যে আমি, আপনি ভালো করে বুঝুন যে আমি কোথায় রাজনীতি করে গেলাম। আমি রাজনীতি বুঝি না, আমি বুঝি আল্লাহর কোরআন। আল্লাহর নবী এই দুইটি আয়াত যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন মদিনার কি প্রেসিডেন্ট। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় চলে এসে একটা ছোট্ট নতুন রাষ্ট্র তৈরি করলেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দুই একজন বলে হুজুরির দোষ না থাকলে হুজুর জেলে গেল কেন? আছেন এরকম এমন কোন নবী নাই, দুইজন নবী বাদে এমন কোন নবী নাই, দুইজন নবী বাদে এমন কোন নবী নাই জেল খাটিনি। শুধু দুইজন নবীর জীবনে জেল হয়নি, একজন হলো আদম আলাইহিস সালাম আর একজন হলো সুলাইমান আলাইহিস সালাম। কারণ সুলাইমান 10 বছর বয়সে মসজিদে বসেছে, আর আদম যখন দুনিয়া আসে তখন জেলখানা ছিল না। যদি জেলখানা থাকত আর এরা যদি বেশি থাকত, আদমেরও জেলখানাই থাকত। কথা কি বুঝতে পেরেছে আমার বন্ধুগণ? যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম, দুই পয়গম্বর ছাড়া আর কোন পয়গম্বর জেলখানা বন্ধ হয় নাই। সুতরাং যদি জেল খাটলেই দোষ হয়, তাহলে সব নবীরাই দোষী। দুই একজন কয় হুজুর মার খায়, হুজুরের দোষ আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মার খেল, যারা মেরেছিল তারা মুসলমান, হুসাইনও মুসলমান। আজকে গোটা বিশ্বে হুজুরদের পরে যারা আক্রমণ করতেছে ওদের ভিতরে অনেকেই মুসলমান আছে। ওরা ইয়াজিদ মার্কা মুসলমান, ওরা হুসাইন মার্কা মুসলমান না। কোন তকবীর হবে না। আয় ছেলে আচ্ছা হয়ে ইয়াজিদ ছিল, হুসাইন ছিল, আজকে ইয়াজিদ আছে, হুসাইন আছে। আমার বন্ধুগণ, নবী মদিনার প্রেসিডেন্ট, মদিনায় ছোট্ট একটা রাষ্ট্র তৈরি করে ফেললেন। নবীজি সবাইকে মক্কা থেকে নিয়ে মদিনায় আসতে পারেন নাই। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট, তখন মক্কায় 40 জন মুসলমান আবু জেহেলের কারাগারে বন্দী। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 40 জন মুসলমানের ভিতরে ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একজন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একজন ইবনে আব্বাস, ওয়ালিদ ইবনে ওয়ালিদ সহ 40 জন মুসলমান আবু জেহেলের কারাগারে বন্দী। তাদের খেতে দেয় না, তাদের পরনে কাপড় নাই, তাদের তেল দেয় না, তাদের শোয়ার জায়গা নাই, তাদের কষ্টের সীমা নাই। ওই 40 জন মুসলমান আবু জেহেলের কারাগারে বসে যে মোনাজাত করেছিল, ওই মোনাজাত 7 আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত চলে গেছে। ওইখানে বসে যে দোয়া করেছিল, ওদের দোয়ার সাজিম পর্যন্ত চলে গেছে। আর ওদের মোনাজাতের কারণে, ওদের দোয়ার কারণে আল্লাহ পাক নবীকে ধমক দিয়ে যে কথাটা বলেছিলেন সেইটাই আজকের আলোচনার বিষয়। কয়জন দোয়া করেছিল? 40 জন। কোন জায়গায় বসে? জেলখানায় বসে। আজকে আরাকানের কত মুসলমান দোয়া করছে? 10 লক্ষ। কত মুসলমান দোয়া করছে? 10 লক্ষ মুসলমান দোয়া করতেছে। সেদিন 40 জন মুসলমান দোয়া করেছিল, আজকে বাংলার জেলখানা সহ গোটা বিশ্বের অনেক জেলখানায় বসে মুসলমানরা দোয়া করতেছে। সেদিনও দোয়া করেছিল, আজকেও দোয়া করতেছে। আল্লাহ পাক তাদের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এবার আয়াত নাজিল করে দিলেন, সূরা নিসা 75 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো, কি হলো, আমালাকুম তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো না, কথা বলো না, ময়দানে নামো না? কেন মুসলমানদের পক্ষে তোমরা কথা বলো না? তোমাদের হলো না কি, তোমরা না মুসলমানের সন্তান? কে বলছে? তাদের বলছে, মুসলমানদের বলছে, নবী এবং তার সাহাবীদেরকে বলছে, আমালাকুম কি হলো তোমার এবং তোমার সাথীদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন আল্লাহর পথে সংগ্রাম করো না? অলমুস্তাদাফিনা মিনার রিজাল, ওই সমস্ত অসহায় পুরুষদের জন্য যারা জেলখানায় বসে বসে কাঁদতেছে, আল্লাহ এই জালেমদের হাত থেকে তুমি আমাদের মুক্তি দিয়ে দাও। হাজহিল করিয়াতি জালিমিয়া হনহা, এই দেশের মানুষ বড় জুলুম করতেছে, তুমি আমাদেরকে এই জালেমদের কবল থেকে মুক্তি দিয়ে দাও। এই দোয়া করতেছে, এই দোয়া করতেছে, এই দোয়া করতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান, নাম হলো ইবনে আব্বাস। ইবনে আব্বাস সবচেয়ে ভালো তাফসীর করতে পারতেন, কিতাবে পাওয়া যায়। ইবনে আব্বাস যখন তাফসীর শুরু করতেন, তখন আল্লাহর নবীও তাফসীর শুনতে বসে যেত। এই ইবনে আব্বাস আব্বাসের স্ত্রী কান্তসিদ, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করলেন। এবার বললেন কি হলো তোমাদের, তোমাদের জন্য যে সমস্ত পুরুষ লোকেরা কাঁদতেছে, ওয়ান নিসা, ওই দলের ভিতরে আছে নারী, ওয়ালিল দান, ওই দলের ভিতরে আছে এরকম বুড়ো মানুষ, এরকম ছোট্ট ছোট্ট শিশু মানুষ, ইয়াকুলুনা, তারা বলতেছে রব্বানা হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালেমদের দেশ থেকে আমাদের বাহির করে নাও, এরা আমাদের ধর্মের কথা বলতে দেয় না, এরা আমাদের নামাজ পড়তে দেয় না, এরা আমাদের উজুর পানি দেয় না, এরা আমাদের খেতে দেয় না, এরা আমাদের পরনের কাপড় দেয় না, এদের দেশ থেকে আমাদের বাহির করে নাও, যদি বাহির না করো একটা সরকার পরিবর্তন করে আর একটা সরকার দাও, যেই সরকার ইসলামের পক্ষের সরকার হয়, যেই সরকার ইসলাম বিদ্বেষী সরকার হবে না। যদি সরকার পরিবর্তন না করো এমন সাহায্য দাও, জালেমেরা যেন শেষ হয়ে যায়, আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি, এই দোয়া করেছিল আব্বাস এবং তার পরিবারের লোকেরা। সেই কথাটা আজকের সমাজে প্রযোজ্য আছে না নাই? যে অবস্থা আব্বাসের বংশের জন্য হয়েছিল সে অবস্থা কি আজকে আমাদের জন্য শুরু হয়েছে? জোরে বলেন শুরু হয়েছে। সব জায়গায় মুসলমান নিধনের পায় তারা চলছে, তবে আরাকান থেকে মুসলমান দাঁড়িয়ে দেশে গেছে 170 কোটি মুসলমান, গোটা বিশ্বের মুসলমানরা হুঙ্কার দেওয়া শুরু করেছে। যদি অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আরাকানের মুসলমানদেরকে ফিরাইয়ে নেওয়া হয়, মায়ানমারের অবস্থা এমন হবে গোটা বিশ্বে কোনো জায়গায় সে ঠাই পাবে না। আমাদের দেশের এক নেতা সেদিন বলেই দিল যে কিয়ামত পর্যন্ত ওরা দেশে যাইতে পারবে না। তার মানে ওর কাছে জিব্রাইল এসে কানে কানে বলে গেছে কি করে বুঝলে যে কিয়ামত পর্যন্ত যাতে পারবে না। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে যোগাযোগ করে আসছে, পররাষ্ট্রমন্ত্রী যাবে এবং আলোচনা হচ্ছে, খুব তাড়াতাড়ি তারা ফিরাই নিয়ে যাবে, আর উনি বলতো যে কিয়ামত পর্যন্ত উনি কি পারবে না। এগুলো উস্কানিমূলক কথা, এগুলো দেশের বিরুদ্ধে কথা। সরকার বাহাদুরকে বলি যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের গ্রেফতার করুন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন, আর কেউ দেশের বিরুদ্ধে কথা বলবে না। কিন্তু তা হয় না, নড়িয়ে চড়িয়ে হুজুর ধরো, হুজুর মারো, হুজুর দিয়ে নাস্তা করো, মানে যত দোষ সব হুজুর গা। আসলে আমাকে নরম পেয়েছে তো, আমরা তো কিছু বলি না, কারণ কি বলবো, আমাদের শুধু বলে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, মেরিয়ে মেরিয়ে ধৈর্য না করছে, তারপরে বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এক লোক, এক লোক বাস করতে দিই বলতেছে যে ডান গালে চল মারলি বাম গালে গুই দেবা, বাম গালে চল মারলি হাত কান ধরি বলবা, ব্যথাটা তো পাওনি তো। এ ওয়াজ অনেক জায়গায় আপনারা শুনেছেন, যেই মৌলবী ওয়াজ করবে সেই মৌলবীর বলবেন যে তুমি কোন হাদিসে কোন কোরআনে পাইছো আমার বলো, আমি তো শুনি। ইসলামের শিক্ষা হলো মুসলমান আগে কারোর উপর আঘাত করবে না, কিন্তু কেউ যদি মুসলমানের উপর আঘাত করে সে আস্ত হাত নিয়ে ঘরে ফিরে যেতে পারবে না। মুসলমান আগে কাউকে মারে না, কিন্তু কেউ মারলে মুসলমান চুপ থাকে না, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আরাকানের মুসলমানরা, আমাদের রক্তের সম্পর্ক নেই ওদের সঙ্গে, কিন্তু মুসলমান ভাই, এই জন্য মুসলমান ভাই ব্যথায় ব্যথিত, তাই আমাদের দেশের সরকার বাহাদুর সহ আমরা সবাই তাদের পক্ষে। সরকার বাহাদুর বলেছে প্রায় যদি আমার দেশের লোক না খেয়ে থাকবে কিন্তু মুসলমানদের কোন ক্ষতি হোক আমরা হতে দেব না, এটাই হলো মুসলমানদের পরিচয়। একজন আবার উল্টোটাই বুঝতেছে, সেটা হলো কি, মুসলমানদের আমাদের দেশে জায়গা দিতে পারলি আমরা বিরাট একটা সম্মান অর্জন করব, পুরস্কার পাবে, সম্মান দুনিয়ার লোক দেখ আর না দেখ আল্লাহই সম্মান দেবে। কেউ মর্যাদা দেখ আর না দেখ, তোমার আমার মর্যাদা আল্লাহর কাছে যদি থাকে ওটাই আমার জন্য তোমার জন্য কল্যাণের বিষয়। আমার বন্ধুগণ, আজকে আরাকানের মুসলমানেরা কাঁদতেছে, ইরাকের মুসলমানেরা কাঁদতেছে, কাশ্মীরের মুসলমানেরা কাঁদতেছে, তারপরে ফিলিস্তিনের মুসলমানরা কাঁদতেছে, কি বলে রব্বানা আখরিজিনা মিন হাদিহিল করিয়াতিজ জালিমী হালওয়া, আল্লাহ তাআলা এই দেশ থেকে আমাদের বাহির করে নাও, এই দেশের মানুষগুলো বড় কষ্ট দিচ্ছে, যদি না হয় একটা সরকার বাহাদুর তৈরি করে দাও যাদের নেতৃত্বে আমরা ইসলাম কায়েম করতে পারি, আর যদি না হয় তাহলে তোমার পক্ষ থেকে এমন মদত দাও যাতে করে ফেরাউনের সংসারা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আমার বন্ধুগণ, সেদিন কেঁদেছিল, আজকেও কেঁদেছে, সেদিন কেঁদেছিল যারা, তাদের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নিয়েছে। বদরের যুদ্ধ হলো, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কয়জন? 13 জন। কাফের ছিল কয়জন? 1000-এর উপরে। নেতা ছিল কেডা? আবু জেহেল। আবু জেহেলের মুখে দাড়ি ছিল না ছিল না? ছিল। আবু জেহেলের মাথায় পাগড়ি ছিল কিনা? ছিল। আবু জেহেল হজ করেছিল না করিনি? করেছিল। তাহলে আলো হজ আবু জেহেল, পাগড়িওয়ালা আবু জেহেল, সবার পিছনে দাঁড়ায় নেতৃত্ব দিচ্ছে, হুজুর ধরো হুজুর মারো, হুজুর ধরো হুজুর মারো। আজকেও একদল পাগড়িওয়ালারা আলেমদের বিরুদ্ধে কথা বলছে, পাগড়ি থাকলেই না দাঁত পাওয়া যাবে না, টুপি থাকলেই না দাঁত পাওয়া যাবে না, হাত করলেই না দাঁত পাওয়া যাবে না, টুপি মাথায় দিয়ে হাস করে যদি তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমার ওই টুপি, তোমার ওই পাগড়ি, তোমার ওই জামার দাম আল্লাহর কাছে নাই। আবু জেহেল নিহত হয়ে গেল, ফিরে গেল বাহিনী মক্কায়। আবু সুফিয়ান সবাইকে ডেকে বলল, মুহাম্মাদের কারণে আবু জেহেল মারা গেছে, সুতরাং মুহাম্মাদের বন্ধু যদি জয়েন দিতে পারো তাকে এই মক্কার অর্ধেকটা অংশ লিখে দেওয়া হবে, সুন্দর নারী দিয়ে দেওয়া হবে। কেউ রাজি হয় না। আবু জেহেল ডাক দিয়ে বললাম, আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, ও আবু জেহেলের পুত্র আকরামা, জি চাচাজি, তোমার বাবার হত্যা করেছে মুহাম্মদ বাহিনী, তুমি কি পারো না, তুমি কি পারো না যে মুহাম্মদ বাহিনীকে হত্যা করে, মুহাম্মদকে হত্যা করে প্রতিশোধ নিতে? আকরামা বলল, না আমি প্রতিশোধে বিশ্বাস করি না। হয় তুমি প্রতিশোধ নিয়ে বিশ্বাস করো। আকরামা চলে আসলো আল্লাহর নবীকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে হঠাৎ করে মদিনার গলিতে ঘুরতেছে। সকালবেলা আল্লাহর নবী চিন্তা করলো, আল্লাহ যদি কোনো অমুসলিম ভাইকে পেতাম কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানায় দিতাম, আর আকরামার টার্গেট যদি খোলা ময়দানে নবী মোহাম্মদকে পাই, নবী মোহাম্মদকে হত্যা করে মুন্ডু নিয়ে কাল্লা নিয়ে দেশে চলে যাব। হঠাৎ করে দুইজনের সঙ্গে দেখা, দুইজনের সঙ্গে দেখা, দুইজনের সঙ্গে দেখা, হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কারণে আমার আব্বা মারা গেছে, তুমি আমার আব্বার মেরেছ, তোমার ক্ষমা নাই, তরবারি গদ্দানের বারে উঠেছে। আল্লাহ নবী বললেন, নিশ্চয়ই যারা বৈধ পাপ যারা দুনিয়ার মুখ দেখে তারা তো কখনো নবী হত্যা করতে পারে না। হ্যাঁ, মানে বাপ যাদের ঠিক থাকে তারা নবী মারে না। দলিলটা কোন জায়গায় আছে? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়ায়াক্তুলুনা আন-নাবিয়্যীনা বিগাইরিল হক ওয়ায়াক্তুলুনা আল্লাযীনা ইয়ামুরুনা বিলকিসতি মিনান-নাস ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, নবীর অবর্তমানে কোন আলেমদেরকে অন্যায়ভাবে হত্যা করে, এরা অবৈধ মায়, এরা অবৈধ সন্তান, এরা বৈধ বাপ, তারা দুনিয়ার মুখ দেখে না। সুতরাং তুমি তোমার হত্যা করতে পারো না, তোমার বাপ তো ঠিক আছে। বলার সাথে সাথে আকরামার হাত থেকে তরবারিটা নিচে পড়ে গেল, নবী তরবারিটা উঠে নিয়ে বলতেছে, আকরামা এবার আমার তরবারির হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? তুমি না হুজুর মানুষ, তুমি তো হুজুর মানুষ, তুমি তো কারোর মারতে পারো না। দেখছেন কি বেবা, একটু আগে হুজুরির গর্দানে তরবারি ধরে, আর হুজুর যেই তরবারি নিয়েছে সেই কি সুন্দর নরম করে বলছে, তুমি না হুজুর মানুষ, তুমি তো আমাদের মাপতে পারো না, কারণ তুমি তো ধৈর্য ধরবা ধৈর্য ধরবা ধৈর্য ধরবা। আল্লাহ নবী তরবারি ফেলাই দিলেন, নবীজি বললেন, ও আক্রমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এসেছি রহমতের নবী হয়ে দয়ার নবী হয়ে, আমি মানুষ হত্যা করতে আসি নাই, তোমাকে হত্যা করব না, এসো দুইজন দুইজনের মোলাকাত করি, আর আমি দোয়া করি আল্লাহ যেন তোমার হেদায়েত দান করে দেয়। নবীর দোয়া কবুল হয় বিশ্বাস হয়, নবীর দোয়া কবুল হয় বিশ্বাস হয়, নবীর দোয়া কবুল হয় বিশ্বাস হয়, নবী ভালো দোয়া করলে যেমন কবুল হয়েছে, খারাপ দোয়া করলেও সেটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। নবী ছিলেন দয়ার মানুষ, নবী ছিলেন রহমতের মানুষ, নবী ছিলেন মাগফিরাতের মানুষ। বন্ধুগণ, আমি আলোচনা করছি সূরা নিসা, আর এক ঘন্টা আধা ঘন্টার থেকে 45 মিনিট আলোচনা হবে। এই 45 মিনিট আধা ঘন্টা এই সময়টা আপনারা কি থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে দেখেন। বারোটা বাবার পরে যদি কেউ পেশাব করতে যায় দেবেন সুযোগ, কিন্তু 12টা পর্যন্ত সুযোগ দিবেন না। আর এই যে বিশাল জনতা, এরকম আপনাদের সঙ্গে আর আমাদের মানে এক জায়গায় হওয়ার সুযোগ হতেও পারে নাও হতে পারে, দীর্ঘদিন আপনাদের সঙ্গে দেখা হয়নি, আবার আজকে রাতে বাড়ি ফিরে যাওয়ার সময় হয়তো আল্লাহ পাক যদি আমাকে ডাক দেয় হয়তো মৃত্যু হয়ে যাবে, দেখা হবে না, অথবা যদি বাহাদুরিরা আমাকে হাত পোড়া লাগাই জেলখানায় ঢুকায়, কারণ ক্ষমতা আছে অনেক কিছুই করতে পারে, যদি ঢুকাইয়াই দেয় তাহলে আর দেখা হলো না। এই জন্য এই মোনাজাত, এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। আপনারা কোরআন ভালোবাসেন না? আপনারা নবী রাসূলকে ভালোবাসেন না? আপনারা আলেম ভালোবাসেন না? তাহলে যাদের ভিতরে আলেমের মহব্বত, নবীর মহব্বত, রসূলের মহব্বত আছে, আল্লাহর কসম মোনাজাতের আগে তারা ফিরে যেতে পারে। আমার বন্ধুগণ, আক্রামার বুকের ভিতরে জড়াই ধরে রসূল দোয়া করে দিলেন, রসূলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আকরাম এসেছিল রসুলের কি নেওয়ার জন্য? তাল্লা নেওয়ার জন্য। এবার আকরাম চলে যাচ্ছে নিজ দেশে, আবু সুফিয়ান, আবু সুফিয়ান সব দলবল নিয়ে বসে আছে, কখন নবী ঢুকবে, কখন আকরামা ঢুকবে, আকরামা ঢুকে আবু সুফিয়ান কয় নবীর কাল্লা কই, নবীর কাল্লা কই, কয় কাল্লা আনতে গিয়েছিলাম কিন্তু কাল্লা দিয়ে আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যাদের কপাল ভালো হুজুরের দুশ্মনী করে কুরআনের মাহফিলে আছে, হেদায়েতের মালা গলায় নিয়ে এই বাড়ি যায়। আর নসিব যাদের খারাপ, রসুলের ওয়াজ কাজে লাগেনি, আমার মতন গুনাগারের ওয়াজ কাজে লাগবে বলে মনে হয় না। আকরামার পরে খেতে গেল আবু সুফিয়ান, আকরামাকে বললো তোমাকে হত্যা করা হবে, আকরামা বলেন হত্যা করো দুঃখ নাই, মারো দুঃখ নাই, কষ্ট দাও দুঃখ নাই, কিন্তু নবীর আমি হত্যা করতে পারবো না। আকরামার পরে অত্যাচার শুরু হলো, যে অত্যাচার এখন নবী প্রেমিকদের পরে হচ্ছে, ও যুবকেরা কষ্ট নিও না, ও যুবকেরা ব্যথা নিও না, অতীতের ইতিহাস সাক্ষী দেয় যারাই কলেমা পড়ে তাদের উপরে অত্যাচার হয়েছে, যারাই কলেমা পড়েছে তাদের উপরে নির্যাতন হয়েছে, আজকেও যদি কেউ সঠিক কলেমা পড়ে তার জেল হবে, জরিমানা হবে, তারপরেও নির্যাতন আসতে পারে। আকরামাকে বলে হাত বেঁধে পা বেঁধে জঙ্গলের ভিতরে ফেলাই দিয়ে আসা হলো, কুমিরে জঙ্গলের ভিতরে ফেলাই দিয়েছিল, বাঘ ভাল্লুকে যেন খেয়ে ফেলে, কিন্তু বাঘ ভাল্লুকে খায় না, কারণ নবীর গন্ধ তার শরীর থেকে বাহির হচ্ছে। আকরামা ফিরে আসলো, আকরামারে আবার ফেলাই দেওয়া হলো নদীর ভিতরে, নদীর কোন হিংস্র জানোয়ার আকরামারে খায় না, কারণ নবীর মহব্বত তার শরীর থেকে, নবীর গন্ধ তার শরীর থেকে ফিরে আসছে। শেষ পর্যন্ত যখন কেউ খেলো না, আকরামা আবু সুফিয়ানের দাঁড়ায়, আবু সুফিয়ানের সামনে দাঁড়ায় বলল, আমি নবীর পর ঈমান এনে কালেমা পড়েছিলাম, ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেদিন যুবক নির্যাতিত হয়েছিল, আজকের যুবক কি নির্যাতিত হচ্ছে না হচ্ছে না? জোরে বলেন হচ্ছে কিনা? আমার বন্ধুগণ, এই মায়ানমারের যুবকদেরকে গুলি করে মারা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। সুতরাং তখনও যুবক কেঁদেছিল, আজকেও যুবক কাঁদতেছে। এক নম্বর, দুই নম্বর, তাদের ভিতরে ছিল নারী, সেই সময় নারীরা কেঁদেছে, আজকেও নারীরা, সেই সময় নারীরা কেঁদেছে, আজকেও নারীরা। আজকে বোরকা পরা নারীর উপর অত্যাচার চলছে, বোরকা পরা নারীর উপর অত্যাচার চলছে। জোরে বলেন ঠিক কিনা? বোরকা পরা দেখলে ভারত অত্যাচার করছে, আমেরিকা অত্যাচার করছে, রাশিয়া অত্যাচার করছে। চীনে বোরকা পরা নিষেধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের কিছু লোক বোরকা পরা দেখলে নাক ছিটকা ছিটকি করে। বড় বড় নেতারাও তো বলেছে, বোরকা পরে কলেজে এসো না, বোরকা পরে ভার্সিটিতে যেও না। আমি ওই নেতাদের বলি, তোমার শরীরে মুসলমানের রক্ত আছে বলে আমার মনে হয় না, কারণ বোরকা পরা কোনো মৌলভী সাহেবের ফতোয়া না, বোরকা পরা কোনো বক্তার বক্তৃতা নয়, বোরকা পরা কোন পীর সাহেবের তাবিজ নয়, বোরকা পরা আল্লাহর নির্দেশ, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাযিল করে নির্দেশ করা হয়েছে। যারা বোরকার বিরুদ্ধে ফতোয়া দেবে, জনগণ তাদের গলায় পা দিয়ে জিব্বা কুকুরের মতো কেটে দেবে। আর এই কথা বললি যদি রাজনীতি হয়, আমার কিচ্ছু করেন না, কারণ বোরকা পরা কার নির্দেশ? আল্লাহর নির্দেশের উপরে যারা আঘাত করে ওরা মুসলমানের বাচ্চা না, ওরা মুসলমানের নামধারী হতে পারে, কিন্তু ওর শরীরে মুসলমানের রক্ত নাই। আমার বন্ধুগণ, নারীদের উপর অত্যাচার বিভিন্ন জায়গায় চলছে, ইরাকের পরে চলেছে, আফগানের পরে চলেছে, এখন বর্তমান, এখনো বর্তমান আরাকানের মুসলমানদের উপরে নারীদের উপর অত্যাচার চলছে। গবেষণা করে দেখা গেছে, আরাকানের দশ লক্ষ মুসলমান বাংলার জমিনে ঢুকেছে, তার ভিতরে 3,500 নারীর গর্ভে আরাকানের ওই মায়ানমারের সেনাদের সন্তান 3,500 মহিলার গর্ভের ভিতরে ঢুকে রয়েছে। তার মানে তারা ধর্ষণ করেছে, অত্যাচার করেছে, ওই সন্তান পেটে নিয়ে আমার মা বোনেরা ঘুরে বেড়াচ্ছে। আর এই কথা বললে দুই একজনের নাক ছিটকা ছিটকি করে। মুসলমানদের উপর অত্যাচার চলছে, তুমি মুসলমানের সন্তান কিছু বলো না, আল্লাহই ভালো জানে তোমার জন্মের সময় তোমার মুসলমান বাপ ঘরে ছিল কিনা। কারণ মুসলমানদের বিপক্ষে যখন কিছু হয়, তখন সব মুসলমানদের গায়ে জ্বালা পড়া উচিত। আমার বন্ধুগণ, ইরাকের এক মাপ, ইরাকের এক বোন গর্ভবতী বোনটার উপরে আমেরিকার সেনারা অত্যাচার শুরু করল। এক পর্যায়ে আমার ওই বোনটারে রাজপথে সবাই দেওয়া হল, রাজপথে সবাই দিয়ে শরীরের কাপড়গুলো খুলতে শুরু করল। যখন শরীরের কাপড়গুলো খুলতেছে, ওই বোনটা বলতেছে, আমি মুসলমান, আমার শরীর অন্য কেউ দেখতে পারেন, আমার স্বামী ছাড়া। আমেরিকার সেনারা বলতেছে, তোমার পেট উঁচা কেন, আমার পেটে বাচ্চা। আমেরিকার সেনারা বলতেছে, আমার ছন্দ হয় তোমার পেটের ভিতরে কোন বোমা তোমার লুকাই রেখেছ কিনা। আমার ওই যুবতী বোনটারে রাজপথে সবাই দেওয়া হল, রাইফেলের ব্যানার দিয়ে পেটটা চিরে ফেলল। দুই পায়ের পরে দুইটা লোক দাঁড়ায় আছে, হাতের পরে দুইটা সেনা দাঁড়ায় আছে। যখন পেটটা ফেড়ে দিল, 9 মাসের ফুটফুট একটা ছোট্ট সন্তান মায়ের পেট থেকে বাহির হয়ে আসলো। রাইফেলের ব্যানার দিয়ে ওই সন্তানটারে মেরে ফেললো, ওই বোনটারে মেরে ফেললো। ওই বোনটা আকাশের দিকে তাকায় দুই হাত উঁচু করে বলেছিল, আল্লাহ, এই বিপদে সাহায্য করার মতন কোন মুসলমান কি পৃথিবীতে নাই, কোন মুসলমান কি পৃথিবীতে নাই আমাদের দেখার জন্য। আল্লাহ পাক তাদের উদ্দেশ্য করে বলতেছিল, আমালাকুম, তোমাদের কি হয়েছে, তোমরা কেন ইরাকের মা বোনদের জন্য পৃথিবীতে কথা বলো না? পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না, সজাতির হাহাকার বাতাস কাঁদে অন্তরে, তবু কি ব্যথার পোলে পড়ে না, অন্তরে ব্যথার পোলে পড়ে না, পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না, আরো শের পালে তারা তুলে দুটি হাত, পাক দরবারে জানায় ভরিয়াত, ফিলিস্তিনি খুন পথের পাশে বোমার আঘাতে কুপর হাসে, ইরাক জুড়ে বয়সকের মাতম, বসরার গুলবাগে ঝড়ে বেদনা, পাশান দিলে তোর, পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না। এরকম পাশান মানুষ তখনও ছিল, এখনো আসে না নাই, এবার চলুন নবীর জীবনে চলে যাই। আল্লাহ নবীর কাছে একজন সাহাবি এসে বললেন, একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়তে চাই। আল্লাহ নেই বললেন বলো, আল্লাহ নেই বললেন পড়ো। বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি কালেমা পড়ি আমার জীবনের কোনো গোনা কি থাকবে? নবীজি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ফাদখালাল জান্নাত, এই ব্যক্তি কালেমা পড়বে, কালেমার পর অটল থাকবে। আমি নবী বললাম সে মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতি। এই লোকটি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের গোনা যা হয়েছে সব কে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ নবী বললেন, ও আল্লাহর বান্দা তুমি কালেমা পড়ার সাথে সাথে তোমার জীবনের সব গোনাগুলো মাফ হয়ে যাবে। এবার ওই লোকটি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে যে পাপগুলো করেছি গোনাগুলো করেছি একটু ব্যাখ্যা করতে চাই, বলতে চাই যদি সুযোগ দিতেন। নবী আমার বলেন, গোনা করে কারোর সঙ্গে বলো না, গোনা করে কারোর সঙ্গে বলেন না, চুরি করেছেন থাকার পর কিন্তু চুরি করে গল্প করেন না, কারণ আপনি যদি অন্যায় করে আল্লাহর কাছে মাফ চান মাফ করে দেবে, কিন্তু অন্যায় করার পরে যদি কাউকে কারোর সঙ্গে গল্প করেন ওই ব্যক্তি যদি মাফ না করে কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, আল্লাহ আপনার গোনা মাফ করবে না। আল্লাহ রাসূল বললেন, তুমি যা করেছো গোপনে মাফ চাও। কই ইয়া রাসূলুল্লাহ আমার মনের ভিতরে সবসময় ফুটতেছে, আমার মনের ভিতরে সবসময় আহাজারি করছে, আমার জীবনের একটা গোনাকে আল্লাহ মাফ করবে? নবীজি বললেন, তোমার গোনাটা কি? লক্ষ্মী বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমার সাতটা কন্যা সন্তান দিয়েছিল, এই সাতটি কন্যা সন্তান সব আমি নিজে হাতে জবাই করেছি, সব আমি নিজে হাতে মেরে ফেলেছি, আল্লাহ আমার এই গোনাটা মাফ করবে কিনা? নবী বললেন, সাতটা কন্যা সন্তানকে তুমি যখন মেরে ফেললে তোমাকে তুমি কি তোমার মনের ভিতরে কি একটু দয়া লাগলো না, মায়া লাগলো না? কয়ে মায়া লেগেছিল কিন্তু আমি মায়ার দিকে তাকাইনি, কন্যা সন্তান হত্যা করেছি। নবীজি বললেন, কিভাবে হত্যা করলে? ইয়া রাসূলুল্লাহ প্রথম সন্তান হলো রাতের বেলায় স্ত্রীর পাশে যেয়ে দেখলাম কন্যা সন্তান গলা টিপে হত্যা করেছে, পরের সন্তান হলো দিনের বেলায় কি সন্তান কন্যা সন্তান দুই পা ধরে জমিনে আছাড় মেরে মেরে ফেলেছে। এরকম কন্যা সন্তান দেখলি মুখ কালো করা বাবা মা আমাদের সমাজে, বাবা আমাদের সমাজে আরো জোরে বলেন আছে না? আপনি কেন মেয়েদের দিকে এত ঘৃণা করেন? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মেয়ে, তারপরে এখন বর্তমান বিরোধী নেত্রী উনিও মেয়ে, সাবেক প্রধানমন্ত্রী উনিও, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, কৃষি মন্ত্রী, সংসদের ত্রিদলীয় নেত্রী উপনেতা, সাংসদ উপনেতা, স্পিকার, তাহলে আপনি মেয়ে দেখি এত ভয় পাচ্ছেন? মেয়েরাই সব জেল, আপনি কোর্টে গেছেন তুই মাথায় যে যেই দেখতেছেন বড় চেয়ারে বসে আছে উনিও, গাড়ি চালাচ্ছে সব জায়গায় মেয়ে, আপনি মেয়ে দেখে ভয় পান? মেয়ে যদি মেয়ের মতনই হয় ছেলে থেকে মেয়ে আল্লাহর কাছে উপকারী বেশি। আমার বন্ধুগণ, দুই সন্তান মরে গেল, তিন সন্তানের গালে লবণ দিয়ে মেরে ফেললাম, চার সন্তান কাছায় দিয়ে মেললাম, এভাবে করতে করতে ছয় সন্তান মারা গেল, সপ্তম আমার মায়ের আমার স্ত্রীর পেটের ভিতরে সন্তান, আমি ব্যবসার জন্য চলে গেলাম, আর বলে গেলাম যদি আমি আসার আগে সন্তান জন্ম নেয়, সন্তানটা যদি মেয়ে হয় মেরে ফেলো, আর ছেলে হলে বাঁচাই রেখো। ইয়া রাসূলাল্লাহ, দুই বছর আমার আসতে দেরি হলো, দুই বছর পর ফিরে এসে দেখি তাদের মতন একটা ফুটফুটে মেয়ে আমার আঙিনায় উঠানে খেলা করছে। আমি মেয়েটার মুখের দিকে তাকালাম, চাঁদের দিকে তাকালাম, সূর্যের দিকে তাকালাম, আমার মনে হয় চাঁদের যে জ্যোতি, সূর্যের যে জ্যোতি, তার চাইতে আমার মেয়েটা দেখতে বড় সুন্দর। আমি দাঁড়ায় বললাম, আল্লাহ, এই মেয়েটি যদি আমার মেয়ে হতো কতই না ভালো হতো। আমি ঘরের ভিতরে চলে গেলাম। দুই বছর পর স্ত্রী আমাকে পেয়ে দারুণ সেবা শুশ্রূষা করছে। হঠাৎ করে দেখলাম ওই সেই মেয়েটি আমার পাশে যেয়ে বলতে, জাম্মু, এই লোকটা কে, তুমি গল্প করছো, এই লোকটা কে? তখন আমার স্ত্রী পরিচয় করে দিল, মা, উনি তোমার বাবা। ইয়া রাসূলুল্লাহ বলার সাথে সাথে আমার ওই কন্যার সন্তানটি আমার মুখের পরে মুখ রেখে বলতে, জাম্মু, দুইটা বছর তোমার দেখি না, কইছিলা তুমি, কইছিলা তুমি দুইটা বছর দেখি নাই, যার ঘরে মেয়ে নাই আদর করার মতন তার কেউ নাই। ছেলেরা শুধু চায়, শুধু বলে এটা দাও ওটা দাও, আর মেয়েরা বাবার খবর নেয়। আপনি কোন জায়গা থেকে এসেছেন, ছুটে যাবে, আব্বু গোসল করেছে, আব্বু দুপুরবেলা খাইছিলেন, আব্বু আপনার না বাড়ি আসার কথা তিনটের সময়, আপনি পাঁচটার সময় বাড়ি আসলেন, কোথায় ছিলেন? এ খোঁজ একমাত্র মা নেয় আর মেয়ে নেয়। কিন্তু ছেলে কোথায় থাকে কোথায় যায় ও খোঁজ আপনার জীবনেও নেয় না, এই জন্য তার সংসারে মেয়ে নাই, সেই জানে মেয়ের কি জ্বালা। আল্লাহ রাসূল বলেছেন, কোন সফরে যাবা সর্বশেষ যখন বাহির হবা, মেয়ের সঙ্গে বিদায় নিয়ে বাহির হবা, আবার যখন ঘরের ভিতরে ঢুকবা তখন মেয়ের সঙ্গে দেখা করবা, কারণ নবীজি বলেছেন, আমার একটাও পুত্র সন্তান ছিল না, আমার সব ছিল মেয়ে, যারা মেয়ের কষ্ট দেয় সে যেন আমি রসুল আমার কষ্ট দিল। আমি বলতেছি সেই সময় কেটেছিল পুরুষ, উদাহরণ দিলাম, সেই সময় কেটেছিল নারী, আজকেও কাঁদতেছে নারী। আমি সেই নারীদের কথা বলতে যেয়ে বলতেছি, এরপরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি হঠাৎ করে মেয়ের ওই আদর দেখে আমি মারার কথা বলে গেলাম। একদিন যাই, দুই দিন যাই, তিন দিন যায়, এমন করতে করতে মেয়ের বয়স 16 বছর 18 বছর হয়ে গেছে, মেয়ে এখন বিয়ে দিতে হবে, আমার মাথার পরে এখন বজ্রাঘাত চেপে গেল, মেয়ে হত্যা করাই লাগবে, মেয়ে হত্যা করাই লাগবে। আমি মেয়ের মায়ের সঙ্গে চুক্তি পরামর্শ করলাম, মেয়েকে নিয়ে সফরে চলে যাব। এবার মেয়ের মা বলল, তাই যাও, মেয়ের মা রাজি হয়ে গেল। আমি যখন মেয়েকে নিয়ে সফরে যাইতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, সফরে বাহিরে মেয়েকে বললাম, মা, যে পথে চলে যাব, ওই পথের ভিতরে, ওই পথের ভিতরে, ওই পথের ভিতরে লু হাওয়া বাহির হয়, এই জন্য তুমি একটা ঝুড়ি আর একটা কোদাল সঙ্গে করে নাও। আমার মেয়েটা ঝুড়ি আর কোদাল সঙ্গে করে নিল। ইয়া রাসূলুল্লাহ, মেয়েকে সঙ্গে করে নিয়ে যেতে যেতে যেতে যেতে যেতে যেতে হঠাৎ করে খাল করলাম, ডাইনে বামে পিছনে কোনো লোক নাই। মেয়েরে বললাম, মা, ও মা, এখানে একটা গর্ত খোলা লাগবে। মেয়েটা রাজি হয়ে গেল, কেন বাবা, ওই লু হাওয়া বাহির হবে, এই লু হাওয়ায় দুনিয়ার মানুষ কষ্ট পায়, তুমি আমিও কষ্ট পাবো, এই জন্য এখানে একটা গর্ত খোলা লাগবে। মেয়েটার গর্ত খোলার কথা বলে মেয়েটা গর্ত খুঁড়তে শুরু করলো। গর্ত করতে করতে করতে করতে করতে করতে আমার যখন মাথা পর্যন্ত গর্ত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমি বললাম আমি বললাম এবার তুমি নিচে নামো, গর্ত একটু আমি ঘুরি, গর্ত একটু আমি ঘুরি, গর্ত একটু তুমি খোঁড়ো, আমি উপরের থেকে মাটি উঁচু করে ফেলাই দেই। আমার কথা মতন মেয়েটি গর্তের ভিতরে নেমে পড়লো। ইয়া রাসূলুল্লাহ, দুই ঝুড়ি মাটি উপরে তুলে দেওয়ার পর যখন তৃতীয় ঝুড়ি গর্তের ভিতর থেকে মাটি কাটবে, আমি বললাম, মা, কোদালটা আমার কাছে একটু দাও। মেয়ে কোদালটা দিয়ে দিল, যেই না মাথা উঁচু করে কোদালটা দিল, আমি কোদালটা নিয়েই মেয়ের মাথার পরে জোরে একটা আঘাত করলাম। ইয়া রাসূলুল্লাহ, আঘাত করার সাথে সাথে নবী গো, আমার কালিজার টুকরা সন্তানের মাথাটা ফেটে গেল। দুই দিক থেকে রক্ত সিনকি দিয়ে বাহির হতে শুরু করলো। আমার মেয়ে কোদাল কানা ধরে বলতে চাপু, তুমি আমাকে আঘাত করতেছো, ভুল করে আঘাত করলে না, ইচ্ছা করে আঘাত করলে। ইয়া রাসূলুল্লাহ, আমি মুখ দিয়ে মুখ ব্যান্ড দিয়ে নাক ব্যান্ড দিয়ে আরেকটা বাড়ি দিলাম। মেয়েটা বুঝতে পেরেছে আমি তাকে হত্যা করব। ওই অবস্থায় মেয়েটি আমার দুইটা পা জড়ায় ধরে বলতেছে, বাপ আব্বা জান তুমি আমাকে মেরো না, আমাকে জীবনে বাঁচার সুযোগ দাও, কথা দিচ্ছি তোমার সংসারে জীবনে আর কোনোদিন আমি যাব না, তোমার কোমরের গামছাটা খুলে দাও, গামছাটা পুড়ে আমি ভিক্ষে করি খাবো, তবু তোমাকে বাপ পরিচয় দিব না, তবু তুমি আমাকে মেরো না। ইয়া রাসূলুল্লাহ, তারপর আর একটা বাড়ি দিলাম। মেয়েটি গর্তের ভিতরে পড়ে গেল। যখন মেয়েটি গর্তের ভিতরে পড়ে গেছে, মেয়েটি তখন আকাশের দিকে কানতে দিকে হাত তুলে কানতেছিল, আল্লাহ এই মেয়ে হত্যার কাহিনীটা তোমার নবীর কাছে পৌঁছে দিও, তোমার নবী যেন আর কোনো মেয়েকে হত্যা করার সুযোগ না দেয়। এই কথা বলে মেয়েটা মারা গেল। সেখান থেকে আপনারে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত পেয়ে গেলাম। বলুন দিয়ারে সুলাল্লাহ, আমার এই জীবনের গোনাগুলো মাফ হবে কিনা? নবী বললেন, ও আল্লাহর বান্দা, তোমার জীবনের গোনা মাফ হয়েছে ঠিকই, কিন্তু এখনো যেন দেখতেছি তোমার মেয়েটি আমাদের দিকে তাকায় বলতেছে, আমাদের মতন আমাদের মতন অসহায় নারীদের বাঁচানোর মতন কি কোনো লোক নাই? এই লোকটির নাম ছিল দাইহাতুল কালবি। নবীজির প্রিয় সাহেব, ভুল বুঝেন না, নবীজির প্রিয় সাহেবি যে কয়জন লোক ওহী লিখতেন তার ভিতরে দাইহাতুল কালবি ছিলেন একজন, ভুল বোঝার কোনো সুযোগ নাই। আল্লাহ রসুল এই কথা বলার পরে দাইহাতুল কালবি চিন্তা করছিলেন, এমন খেদমত আমি করবো যাতে করে নবী আমার পরে অসন্তুষ্ট না হয়। দুই নম্বর পয়েন্ট শেষ হয়ে গেল, তিন নম্বর পয়েন্ট আসছে। ওয়ালিল দান, তাদের ভিতরে ছিল ছোট্ট ছোট্ট শিশু। দাইহাতুল কালবি টার্গেট দিলেন, এমন খেদমত করবো যেই খেদমতে রসুল আমার পরে সন্তুষ্ট হয়ে যায়। তাই দাইহাতুল কালবি দেখতেন রসুলের কোন কাজটা করলে রসুল খুশি হবে। হঠাৎ করে দেখলেন রসুল যখন খুতবা দেয় আলোচনা করে, হাসান আর হোসাইন দুটো ছোট্ট শিশু নবীজির কাঁধের পরে চড়ে চড়ে নবীর কথায় ডিস্টার্ব দেয়। তাই দাইহাতুল কালবি চিন্তা করলেন, আমি ওই দুই শিশুরে বিরত রাখার জন্য প্রতিদিন পকেট ভর্তি করে খেজুর নিয়ে যাব, আর যখন নবীজি খুতবা দেবে দুই ভাইকে দুই পাশে বসাবো, খেজুর খাইতে থাকবে, আর এই ফাঁকে নবীজি ওয়াজ করবে। কারণ আমি একটা জীবনে কি করেছি, অন্যায় কাজ করেছি, আল্লাহ ক্ষমা করেছে ঠিকই, কিন্তু এমন কাজ করব যাতে করিয়ে ওই রসুলের সামনে আমি পবিত্র প্রিয় হই। তাই আব্দুল কালরে পকেট ভর্তি করে খেজুর নিয়ে আসতেন, হাসান হোসাইন দুই পাশে বসে বসে খেজুর খাইতেন, নবীজি ওয়াজ করতে শুরু করতেন, ওয়াজ করতেন, হঠাৎ করে ওয়াজ করতে করতে করতে করতে খেজুর খাওয়া শেষ হয়ে যেত, নবীজির ওয়াজ হয়ে যেত। এভাবে করে দাইহাতুল কালবি কাজ করতেন। হঠাৎ করে একদিন দাইহাতুল কালবি মসজিদে নাই, দাইহাতুল কালবি মসজিদে নাই, আসেন নাই। আল্লাহ পাক জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল এখনই শুক্রবার নবীর কাছে সংবাদ নিয়ে যাও। কিভাবে যাবা? কই যাইয়ে দেখো যে কোন সুরত ধরা যায়। জিব্রাইল আমিন বাইরে এসে দেখে আবু বকর মসজিদে আছে। আমি যদি আবু বকরের সুরাত ধরি, লোক মনে করে আবু বকরের দুইজন, তাকাই দেখে ওমর মসজিদে আছে। যদি ওমরের সুরাত ধরি, লোক বলবে ওমর দুইজন, তাকাই দেখে ওসমান মসজিদে আছে। আমি যদি ওসমানের সুরাত ধরি, লোক মনে করবো ওসমান দুইজন, আলী আছে আলী মন আলী সুরাত ধরি, তাহলে দেখবে আলী দুইজন। একজন সাহাবি নাই, তিনি হচ্ছেন দাইহাতুল কালবি। দাইহাতুল কালবির সুরাত ধরেছে, সুবহানাল্লাহ, দাইহাতুল কালবির সুরাত ধরে যেই না মসজিদের ভিতরে ঢুকেছে, হাসান হোসেন এসে বলছে, না না খেজুর কই, না না খেজুর কই। জিব্রিল আমিন বলছে, আমার জিনিস, আমার জিনিস তো সমস্ত নবীর কাছে ওহি পাঠাই আমি, আমি এত বড় শক্তিশালী যে একবার ঝাপটা দিলে আসমানে উঠে যায়, আর একবার ঝাপটা মারলে উত্তর দিকে চলে যায়, আর একটা ঝাপটা মারলে দক্ষিণ দিকে চলে যায়, আমার জিনিস। দুই একজন এরকম নেতা আছে না আমার? সেন সেন সেন আমি এখন অবশ্য হয়ে গেছে, আমি এখন পাওয়ারে, বেশি সেনাসেনি করিও না, হাতি গেল ঘোড়া গেল সবই হইল, তল শিয়াল মামা এসে বলে দেখি কত জল, মনে করতে চাও জীবনেও যাবা না, আল্লাহর যখন গজব আসবে দুনিয়ার কোন দাদা বাবু রক্ষা করতে পারবে না। আমি প্রায় জায়গায় উদাহরণটা দেই, এক গ্রামে 90 বছরের এক বুড়ো বয়স্ক হয়ে গেছে, বুড়ো মনে করে আমার সেই বয়স্ক লোক মানে আর এই গ্রামে কেউ নেই, আমি সবচেয়ে মুরব্বী, আমি সবচেয়ে জ্ঞানী, আমি সবচেয়ে বয়স্ক, আমি বড় নেতা। এখন মুরব্বী লাগি ভর করে নিয়ে রাস্তা হাঁটি হাঁটি গাছতলা দেখি দেখে ওই 90 বছরের মতন আর এক বুড়ো বসে কাঁদছে। কে আগে মনে করতাম সবচেয়ে বড় আমি, বড় আমি, আমি বয়স্ক, তুই আবার কেনা কাঁদছিস কেন? তা বলছিস আমার আব্বা আমার বেরিস। ওর আব্বা ওরে তুই এ চিন্তা করছিস আল্লাহ। আমি মনে করতাম আমি এই দেশের সব, আমার সেইতে নেতা আর নেই, কিন্তু দেখলাম আমার মতন আর একজন আবার এ বলছে স্যার আব্বা এর মেরিস, তাহলে এর বাপ তো বেশি আস বলছে। বড় কৌতূহল দেখলে তোর বাপ তোর মেরলো কেন, এই বুড়ো বয়সে তোর বাপ তোর মেরছিস কেন? তুই তা জানি না, চল দিন যাই তোর বাপ কর না, তুই আসে বাড়ি। এলে এই দুই বুড়ো গেছে, যেই বলছে দাদা ছেলের মারলেন কেন, তুমি কেন? সেটা আমি ওর ভাই, ওর বয়স 90, আমারও বয়স 90, তো মারলেন কেন? তো বলছে মারবো না, সকালবেলা বললাম তোর দাদার একটু পান বেশি দে। তো ও দাদার পান না বেঁচে ফিল্ডিং মেরে বেড়াচ্ছে, তোর মারবো না তো কি পান দাবার খাবো? এ তখন বলছে আল্লাহ এরা আবার দাদাও কথাটা কি বুঝতে পেরেছেন? আজকে অনেকেই মনে করতেছে আমি সব, আমি যা বলি এইটাই সব, অত বাহাদুরি করো না, তোমার মতন আরো অনেকেই আছে, বাপেরও বাপ আছে, তারও বাপ আছে, তারও বাপ আছে, বেশি মাতব পারি করি ফেরাউন দেখতে পারিনি, আজকেও যদি আল্লাহর এবং রাসূলের এবং কিতাবের পরে মাতব পারি করো, ফেরাউনের যে দশা হয়েছে জনগণ তোমারও সেই দশা ঘটাইয়াছে। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করুক, সকলে বলুন আমিন, আমিন, আরো জোরে আমিন, আমিন, আরো জোরে। বান্দারা দাইহাতুল কালবি মনে আছে? জিবরিল আমিন চিন্তা কল, জিবরিল আমিন কলা নাড়া দেখছে না, হাসান হোসাইন হাসানের মধ্যে ভাই এ কোন লোক তুই যে কেন, তুই যে প্রতিদিন দাইয়াতুল কলবি নানা পকেটে করে খেতে নিয়ে আসে কিছু পাই না, আর আজকে বলছে সেন সেন এ মেজাজ এত গরম কেন? আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেল, আল্লাহ নবীর হাসান হোসাইনকে কষ্ট দিয়ে কোনো কাজ করেন নাই, এই জন্য ছোটদের যারা মহব্বত করে আল্লাহ নবী তাদের মহব্বত করে। আমার বন্ধুগণ কথাটা শেষ করতে আমার আর মাত্র 15 মিনিট সময় লাগবে, আমার আলোচনা শেষ করতে আর মাত্র 15 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় আসলে 12:10 হবে, এই 15 মিনিট সময়কে আপনারা দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত উঁচু করে আল্লাহর একটু দেখা, আল্লাহ যারা হাত তুলিনি আল্লাহ সেগুলো দেখো, আল্লাহ তুমি একটু, আল্লাহ তোমার ক্যামেরায় ভিডিও করো, কারা হাত তুলিনি? কয় মিনিট টাইম নিছি? 15 মিনিটের পরে আপনি এই ছেলেরা বসো, 15 মিনিট বসতেই হবে, এই 15 মিনিট সময় আপনারা দেখছেন তো, 15 মিনিটের উপরে গেলে আপনারা চলে গেলে আমি আর কষ্ট নেব না, আমি 15 মিনিটের উপরে যাব না, আজকে সব আলোচনা শেষ হবে না, আরো 3-4 মাহফিল আছে আমার এলাকায় বলে দিচ্ছি। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই যারা হাত তুলেছেন, যারা হাত তুলেছেন তাদের পকেটে কি টাকা আছে? আছে? আচ্ছা টাকা নেই, এইরকম কয়েকজন আছেন হাত তুলেন তো যদি আমার পকেটে টাকা নেই, আচ্ছা যেগুলো নেই সেগুলো বাদ, আর বাকি সবাই তো টাকা আছে, 5 কোটি টাকা দেওয়া যাবে এতিম খানার জন্য, এতিম বাচ্চাদের জন্য 5 কোটি টাকা দেওয়া যাবে, এবার সবাই পকেটে হাত দেন, তারা হাত তুলে দেন, সবাই পকেটে হাত দেন, সবাই হাত দেন, টাকা না থাকলেও হাত দেন। আরে বাবা টাকা না থাকলেও হাত দেন, তাদের পর দেবে, টাকা নেই তো হাত দেন পকেটে। এবার যারা হাত দেন, দু টাকা এক টাকা আটা না তাই না, দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা, সবাই মাত্র দুই মিনিট, সবাই মাত্র দুই মিনিট, এই দুই মিনিটের ভিতরে চাল চাষে দিয়ে দেন, মা বোনের যারা আছে তারাও দিবে। তাই হাতুল কালবি বসেন ভাই বসেন, তাই হাতুল কালবি বস্তিতে ঢুকেছে, পকেটের ভিতরে হাত ঢুকাইছে, কারা মনে আছে বলুন তো, কারা পকেটে হাত ঢুকাইছে? হাসান হোসাইন, হাসান হোসাইন ছিল ছোট, আজকে এই মাদ্রাসায় এতিমদের পড়াশোনা করছে, জোরে বলেন ঠিক কিনা? এতিমদের জন্য যারা সহযোগিতা করলেন আল্লাহ পাক তাদের জান্নাতের ভিতরে জায়গা করে দিবেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, দাইহাতুল কালবি, দাইহাতুল কালবি, দাইহাতুল কালবি, যখন হাসান হোসাইনের কষ্ট দিল, হাসান হোসাইনের মুখটা মলিন হয়ে গেল, নবীজির মুখটা মলিন হয়ে গেল, নবীজির মুখটা মলিন হয়ে গেল, নবীজির মুখটা মলিন হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাইহাতুল কালবির দিকে তাকালেন, জিবরিল নামক দাইহাতুল কালবি নবীজির কানে যে পাশে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ হয়ে গেল কেন? তাই মন খারাপ হয়েছে এই কারণে, তুমি হাসান হোসাইনকে কষ্ট দিয়েছ এই জন্য মন খারাপ হয়ে গেছে। আর দাইহাতুল কালবি বললেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ আমার গোস্তাকে মাফ করবেন, আমার গোস্তাকে মাফ করবেন, এই মসজিদের ভিতরে যত লোক আছে সবাইকে আল্লাহ পাক কোন জায়গায় রাখবেন? নবী বললেন, আরো যারা তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে স্থান দিয়ে দেবে। আরো করে বলুন না সুবহানাল্লাহ, আরো করে সুবহানাল্লাহ। দাইহাতুল কালবি নামক জায়গায় আল্লাহর কাছে চলে গেলেন, যে বলেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসে কি জিনিস, তোমাদের কেন জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাবে তারা, তারা কারা? আরো করে বলেন তারা কারা? আরো করে বলেন তারা কারা? তারাই আমরা, সুবহানাল্লাহ। আরো করে বলেন জান্নাতে যেতে পারবে। এই যে মাদ্রাসার সামনে এলো কয়টা লোক, কি সমস্যা আপনাদের? টাকা তোলা শেষ, এই দুইজন লোক দাঁড়িয়ে আছে কেন? টাকা তোলা শেষ, এবার টাকা তোলা শেষ, এবার বসুন। আমি কর্তৃপক্ষকে বলেছিলাম, সেটা হলো যতগুলো মাহফিল আপনারা শুনেছেন আমার, আমার সিস্টেম হলো তৃতীয় বক্তা যা কালেকশন করে করুন, আমি এই রুমাল দিই, রুমাল দিলে রুমালে যা হয় পঞ্চাশ হাজার এমনি হয়ে যায়। কিন্তু আজকে দ্বিতীয় বক্তা সব করে ফেলেন, রুমালও দেওয়া শেষ, কালেকশন করা শেষ, তাহলে রুমাল কবার দেওয়া যায়? তারপরে কর্তৃপক্ষ খুব অসমস্যার ভিতরে, এই জন্য আপনারা তিনবার দান দিয়েছেন, এই জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এরপর আরেকটা জিনিস আমি বলি, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, বিশ্বাস হয় আপনাদের? এক নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়, বাংলাদেশের যতগুলো জেলা সবচাইতে জুলুমের শিকার হলো সাতক্ষীরা জেলা, আমি সেই জেলার মানুষ। বাংলাদেশ তারপরে মোসাফেরের দোয়া কবুল হয়, আমি মোসাফেরের ভিতরে কোনো শব্দ আছে, মোসাফেরের দোয়া কবুল হয়। তিন তিন নম্বর বাপ্পার দোয়া কবুল হয়, আর চতুর্থ নম্বর যারা কাবার গ্রাম ধরে কেটেছে তাদের দোয়া, হরিষের যে দোয়া কবুল হয়। আমি গোনাগার 2014 সালে কাবার গেলাম করে কান্দার সুযোগ পেয়েছিলাম। সুতরাং আমি চারটি ব্যাপারে আপনাদের কাছে দাবি করতে পারি, এই জন্য যদি কেউ মনে করেন যে হুজুর এই মাদ্রাসায় আমি 1,000 টাকা দেবো কি 2,000 টাকা দেবো কি 5,000 টাকা দেবো, যদি কেউ দিতে চান আপনি দিকে মোনাজাতের আগে আমার এই মসজিদে দিলে আমি আপনার নামটা পড়িয়ে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যদি দিতে চান আপনি মনে করেন না হুজুর দেওয়া হয়ে গেছে, বা শুনুন আলোচনা আমি খুব বেশি দূর যাবো না, 12টা বাজে আর খুব বেশি হলে 10 মিনিট, এই 5 মিনিট আমাদের সময় আপনাদের কাছে ভিক্ষা পাচ্ছি দেবেন আপনারা। আমি কনসিডার আলোচনা করছি, দায়িত্ব পয়েন্টের আলোচনা, তার ভিতরে পুরুষ নির্যাতিত কখনো ছিল এখনো আছে, নারী নির্যাতিত কখনো ছিল এখনো চলছে, এরপর হলো ছোট্ট ছোট্ট শিশুদের কথা, হাসানো সাইনের মতন লোক নির্যাতিত ছিল তারাও তাদের কেঁদেছে এখনো কাঁদছে। আমার আলোচনার জিনি নারী জিনি নারী কাদের জন্য, মানুষের জন্য, মানুষের সম্মান বেশি না ফেরেশতার সম্মান বেশি, সুতরাং বলুন মানুষের সম্মান বেশি না ফেরেশতার সম্মান বেশি, এই মানুষ যদি পারো আলেম হও। আজকে আমাদের দেশে সবচেয়ে বেশি নির্যাতিত আলেমেরা, দায়িত্ব জিনিস আমাদের দেশে খুব প্রিয় ছিল, এই দায়িত্ব জিনিস আমাদের দেশে এখন দারুণ ঘৃণার পাত্র হয়েছে। এক নম্বর আলেমদের থেকে মানুষ সম্মান করত, কিন্তু এই বিভিন্ন রোগ সব বিভিন্ন কলা কৌশল করে আলেমদের দেখলি এখন আর বাচ্চারা কেউ এখন আর আনন্দে দেখলি সম্মান করতে চায় না। আমি একদিন এরকম বড় জামা গায়ে দিয়ে মাথায় হাজির রুমাল করে যাচ্ছি, একটা বাচ্চা দৌড়ের মধ্যে রাধাকা আসতেছে রাধাকা। আমি চিন্তা করলে আল্লাহ বলে কি দেরি বলছে মা রাধাকা, তার মানে বোঝা গেল রাধাকার ভাগে তিনি মনে হয় ভয়ঙ্কর, তাই হবে তাই না ভাই, তাই না? এমন একটা রাধাকার আল বদর এ বাবা এরকম কালারিং করে করে করে করে করে করে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, জালেমদের সম্মান সবার থেকে উঠে গেছে, আর প্রায় টাকায় প্রায় সময় একা কটুয়া খাড়া করা যায়, এখানে জঙ্গি ওখানে জঙ্গি, ওখানে জঙ্গি মারা গেছে, এইবার বস্তায় করি খালি দেখি নিয়ে যায় ওর দিকে পাথর না মাটি না গোলা লোকা আল্লাহ ভালো জানে, জঙ্গি একটারও দেখা না একটু বস্তায় করে নিয়ে যায় কি নিয়ে যায় আল্লাহ ভালো জানে। এই জঙ্গি জঙ্গি করতে করতে করতে করতে হুজুরদের জঙ্গি বানানো হয়েছে, টুপিওয়ালাদের জঙ্গি বানানো হয়েছে, এই জন্য টুপিওয়ালাদের দেখলে একদল লোক এখন ভয় পায়। দুই নম্বর যাদেরকে ভয় পায়, যাদেরকে ভয় পেতে এখন ভয় পায় না তারা হলো সাংবাদিক। এক সময় সাংবাদিকদের কাছে মানুষ ছুটে যেত, সাংবাদিকরা অসত্য ভাষা অসত্য জিনিস প্রচার করতে করতে সাংবাদিকদের অধিকাংশ সাংবাদিকদের এখন আর মানুষ বিশ্বাস করে না। তিন নম্বর তাদের বিশ্বাস করে না তারা হলো পুলিশ, জনগণ না খেয়ে মরি যায় কিন্তু পুলিশই তা চাই তিনি আবার কোন জায়গা করে ফেলাই দেয় আল্লাহ ভালো জানে। এই জন্য মানুষ পুলিশই তা দেখবে না, পুলিশ ভাই যাদের থাকে দয়া করে ভুল বলবেন না। আপনারা ইতিহাস খুঁজে দেখুন এইখানে 50,000-30,000 লোক আছে, এই 30,000 লোকের কাছে আপনারা ভোট দেন যে পুলিশ বিশ্বাস করে কয়জন আর অবিশ্বাস করে কয়জন, আপনি ভোটে দেখেন রাস্তার বাবা কি মাছের বাবা ইলিশ আর দেশের বাবা, এই পুলিশদের কেউ বিশ্বাস করতে চাই না। গেলে 5 নম্বর 3 নম্বর 4 নম্বর তাদের বিশ্বাস করে করতে চায় না তারা হইল বিচারপতি, এখন প্রধান বিচারপতি বাইরে আর কোনদিন আসবে কিনা আল্লাহ ভালো জানে। এই জন্য প্রধান বিচারপতি যেখানে খুশি হয় সেখানে সাধারণ বিচারপতির কথাই তো খাটেই না। ইহুদিদের যুগে 3 জন বিচারক ছিল, সব ন্যায় নীতিবান বিচারক, আল্লাহ বলে একটু পরীক্ষা করে যাইতো জিব্রাইলের পাঠাইছে মোকাবেলি প্রথম বিচারকের কাছে গেছে প্রথম বিচারকের কাছে গেছে যে বলতেছে একটা পরীক্ষা নিচ্ছে পরীক্ষা নেওয়া যায় কি করে মোকাবেলি ঘুরতেছে ঘুরতে ঘুরতে দেখে এক কৃষক ভালো করে খান করেন হয়ে গেছে এক কৃষক গরুর বাচ্চা তাদের গায়ে দিতে গরু ধরে গোসল করে গোসল করা এখন এই মোসাদের দিদির ওই গরুর বাচ্চা ওর ওই ঘোড়ার পিছনে লাগে ঘোড়ার দুধ খাচ্ছে তা ঘোড়ার দুধ খাচ্ছে যখন তখন ওই কৃষক পিছন থেকে বলছে ওই যে ঘোড়া লাগা ভাই আমার বাকি বাপি কই নিয়ে আছেন কই এ বাপুর আমার আপনি একটা বিচার করবেন আমার হাতে হাতে সোনার সোনার সোনার মুকুট এই সোনার মুকুটটা আপনার তো লাইন আমার পক্ষে দেবেন আমি আপনার পক্ষে রায় দেবো কি করে সে ফলগুলো আমি বলে দিচ্ছি আমি পিতা চাইছি আমার আমি ফলগুলো বলে দিচ্ছি যে জায়গায় বলবো সেই জায়গায় রায় দেবো তোমার ভাবছো না মা ঘোড়া হওয়া পায় কি করে এরকম কায়দার বিকার প্রতি আমাদের দেশে সবাই নয়, সবাই নয়। যেখানে হাসপাতাল বিকার প্রতি হাসপাতাল রায় দিল দশজন এনজিও নাকি বলে উকিল এক পক্ষে রায় দিল, সেই রায় ভাইরাস করে আপনারা ইতিহাস তৈরি করে রাখছেন। ভালো একটা পুরো আজকে আমি একটা শহরে আসরের নামাজ পড়ার জন্য নামলাম, নেমে আপনাদের ভালোই প্রস্ত হয়েছে এবার মসজিদে বসে দেখে দাঁড়ালেন, আসলে নামাজ হয়ে গেল, বেরিয়ে গেল মুসল্লি, আপনি তালা চলে যান, আপনি জোবায়ের চলে যান, আপনি আব্বা চলে যান, আপনি আলী চলে যান, আপনি ওসমান চলে যান, আপনি ওমর চলে যান, নাকের ঘোড়া দিয়ে জমিনে স্পর্শ করাইতে পারে, আল্লাহ তার জীবনের সব গোনা গুলো মাফ করে দেবে। এই লোকটা বেরোতে গিয়ে কি হয়, বেরিয়ে আসবেন অবস্থান, আপনি অবস্থান। তো ভাই আমি একটা বড় বিপদে পড়ে আসছি, ¡Gracias!

সাতাশে নভেম্বর কি যাই মনে হয় আহমদ নগর মাহিরা জামা আমার যে টাইম দেখে আসছিলাম তো মনে নেই এই দুইটা মাহবিল আমার পাশাপাশি আছে ইনশাআল্লাহ দুইটা মাহবিলে হুজুর দয়া করে আর দয়া করে দুইটা মাহবিল আপনার অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আমার পীর কাছা কি বলে পীর কাছার আরেকটা মাহবিল আছে এ হ্যালো সেগুলো পরপর আসতেছে আল্লাহ পাক সকলকে কবুল করুক সকলে বলেন আমিন বেঁচে থাকি দেখা হবে যদি বেঁচে না থাকি তাহলে এই দেখাই আল্লাহ পাক যেন জান্নাতের সঙ্গে পরিচয় করার মতন সুযোগ করে দেন আমার আজকের প্রধান আজকের প্রধান অতিথি আমার কাছে আপনাদের কাছে একটু অনুরোধ করেছিলেন যে হুজুর দয়া করে কোরআন হাদিসের কথা বলবেন সরকারের পক্ষে বা সরকারের বিপক্ষে অথবা অন্য কারোর পক্ষে বিপক্ষে কথা বলবেন না আমরা এই হাজারো জনতা প্রধান অতিথির কাছ থেকে রেজাল্ট নিতে চাই আমরা কি কোরআন হাদিসের পক্ষে কথা বলেছি না বিপক্ষে কথা বলেছি আমরা কোন সরকারের নিয়ে আলোচনা করেছি কিনা এই রেজাল্ট আমরা কাছে আমরা জানতে চাচ্ছি যেহেতু আপনি একটা দায়িত্ব নিয়েছিলেন আপনি একটা দায়িত্ব নিয়েছিলেন যদি কোনো কথা বলে থাকি তাহলে এখন ক্ষমা পেয়ে যাব আলোচক সহ উপস্থিত ধর্মদান মুসলমান ভাই ও প্রতারণের বোর্ড আমি আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম হুজুর আসলে আমার খুব মহা বিপদে ফেলে দিয়েছে বাস্তব কারণ ওই একটা কথা আছে যে মায়ে জানে বাপ আর মনে জানে বাপ হাজার হাজার মুসলমান নবান নারীদেরকে নিয়ে রাজপারুটা পার হয়ে গেছে সুরানে তার দুই আয়াতের পর আলোচনা করে গভীর দিকে তোমার কাছে হাত তুলে জানলাম জয় করে কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় এই কোরআনের মাহফিলের ইন্তেজাম যারা করল শোনার জন্য যারা এসেছে বলার জন্য যারা আমরা আসলাম আর এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য যারা উপস্থিত পয়সা দিয়ে সহযোগিতা করেছে যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবর গুলো তুমি জান্নাতের বাগিচা বানায় দাও তাদের বাপ্পা এখনো দুনিয়ায় বেঁচে আছে খেদমত করে জান্নাত কিনে নেবার তাও ভেঙে দেওয়া দাও আল্লাহ তাআলা এই এলাকার মাদ্রাসাকে তুমি কবুল করে নাও ইয়েতিম বাচ্চাদের খেলনা তুমি কবুল করে নাও দুইজন কোরআনের হাতে জান্নাতের সারবন্দি হয়ে জানলাম এই দুইজন কোরআনের হাতে সহ হেফজখানায় যতগুলো বাচ্চা আছে সবাই জান্নাত তুমি কবুল করে নাও মায়ানমার মুসলমানরা আমাদের দেশে কষ্ট পাচ্ছে আল্লাহ দয়া করে এই মুসলমানদেরকে যারা সহযোগিতা করলো যারা আল্লাহ নিজেকে নিজেকে সমর্থ করে যারা তাদের থাকার জায়গা করে দিল আসার জায়গা করে দিল সার্বিকভাবে তাদেরকে হেফাজতের জন্য যারা কাজ করছে আল্লাহ তাদের দুনিয়ায় পুরস্কৃত করো আখেরাতেও তাদের পুরস্কার দিয়ে দাও আল্লাহ তাআলা যারা এসেছে তারা আমাদের ভাই তারা আমাদের বোন তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দিয়ে দাও বাংলায় যদি জান্নাত কোরআনের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি কথাগুলো না কারো দৃষ্টিতে যাক কারো বিপক্ষে যাক এরকম নিয়ে করে পড়ি নাই সঠিক কথাগুলো বলার জন্য চেষ্টা করেছি দয়া করে তুমি এই সঠিক কথাগুলোর ভিতরে যে কথাগুলো সর্বসঠিক আল্লাহ সেই কথাগুলোর উপর আমাদের আমল করার তাও ঢেকে দেওয়া দাও আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এলাকারী বি সাহেবের কথা বারবার তিনি বলেছেন আল্লাহ তাকে সহ আমাদের সবাই আল্লাহ তুমি কবুল করে নাও আগামী নির্বাচন আল্লাহ তার হাতে ক্ষমতা কি আল্লাহ এই এলাকার মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে কেমন একজন নেতাকে আল্লাহ তুমি ক্ষমতার মস্তকে কবুল করে নিও। তোমার পুত্রের খাতিরে, তোমার বন্ধুর খাতিরে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নাও। সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।